కమక రబ్బే ఫిర్లి లబ్ వఫిర్లి అబి ఇన్నహు కాన మినల్ దాలిన్. అల్లనై ఇబ్రహీం సద్దాన్సి అరగ ఇన్ రబ్బే ఫిర్లి అబి వఫిర్లి అబి ఇన్నహు కాన మినల్ దాలిన్. আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে তোকে দোয়া করেছিলে অথবা আমার জন্য দোয়া করা জায়েজ হবে. আমি এই কথা কে বলছে এটা আলী, আমি এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে উল্লেখ করলাম. তখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো মা কানা লিন্নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা من بعد ما تبين لهم انهم اصحاب الجحيم. কোন মুশরিকের কোন নবীর জন্য কোন মুমিনের জন্য এটা মোটেই সঙ্গত নয় যে কোন মুশরিকের জন্য বা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে যদিও তারা নিকটাত্মীয় হয়, মা হোক বা হোক ছেলে হোক সন্তান হোক, কারোর জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না. যখন তারা জানতে পারবে তারা জাহান্নামবাসী, যেহেতু শিরক অবস্থায় انه ما يشرك بالله فقد فحرمه الله عليه الجنه ومأواه النار. শিরক অবস্থায় মারা গেলে তার জন্য জান্নাত হারাম, ঠিকানা হবে জাহান্নাম. যখন জানতে পারবে তারপরেও তার জন্য ক্ষমা প্রার্থনা করা কোন মুসলিমের জন্য মুমিনের জন্য কোন নবীর জন্য সঙ্গত নয়। প্রশ্ন আসছে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো করেছিলেন তার মুশরিক বাপের জন্য, আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন وما كان استغفار ابراهيم لابيه الا عن موعده وعدها اياه. আর ইব্রাহিম আলাইহিস সালাম যে বাপের জন্য ইস্তিগফার করেছিলেন তা একটা ওয়াদার খাতিরে ছিল, একটা ওয়াদার খাতিরে ছিল. ইব্রাহিম আলাইহিস সালাম পিতার জন্য ইস্তিগফার করেছিলেন, পিতা কথাই মানলেন না, ইস্তিগফার করেছিলেন এক ওয়াদার খাতিরে. ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন ইব্রাহিম বুঝতে পারলেন আন্নাহু আদুউল লিল্লাহ, এ বাপ হচ্ছে আল্লাহর দুশমন, তাবাররা আমিনহু, বাপ থেকে সম্পর্ক ছিন্ন করে দিলেন. ইন্না ইব্রাহিম আলা আওয়াহুন হালিম, ইব্রাহিম হচ্ছেন বড় ধৈর্যশীল. কারণ জানতে পারলেন যে আব্বার জন্য ক্ষমা নেই, আব্বা জাহান্নামে যাবেন, ইব্রাহিম ধৈর্যশীল. বোঝা গেল কি, যখন ইব্রাহিম বুঝতে পারলেন যে বাপ জাহান্নামে যাবেন তখন আর তার জন্য ইস্তিগফার করেননি. সুতরাং এখানে প্রশ্ন থাকছে না যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যখন জায়েজ হয়েছে তার মুশরিক পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা তখন আমার জন্য জায়েজ না, এই কথা বলা ভুল. আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ আত্মীয় স্বজনের জন্য কোন উপকার করতে পারবেন না, এই জন্য কি বলেছিলেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, এ ফাতিমা নবীর বেটি ফাতিমা, তুমি আমার কাছে দুনিয়ার বুকে যা চাইবে চেয়ে নাও, কাল কিয়ামতের দিনে আমি তোমার কোনো উপকার করতে পারবো না. সাফিয়া ফুকু, এ দুনিয়ার বুকে যা চাইবার চেয়ে আমি কাল কিয়ামতের দিনে তোমার কোনো কাজে আসবো না. চাচা দুনিয়ার বুকে যা চাইবার চেয়ে নেন, আমি কিয়ামতের দিনে কোনো উপকারে আসবো না. হে কুরাইশ, হে আমার বংশধর, হে আমার বংশ, এই দুনিয়ার বুকে যা চাইবার চেয়ে নাও, কিয়ামতে আমি কোনো উপকারে আসবো না. এটা কি, অনেকে বলবে এটা হুজুর নিজেকে ছোট মানে বিনয় প্রকাশ করার জন্য বলেছেন. বিনয় প্রকাশ করার জন্য কি মিথ্যা বলবেন? বাস্তব কথা যে কিয়ামতে আমি উপকার করতে পারবো না. প্রত্যেক নবী নাফসি নাফসি করবেন, আমার নবী বলবেন উম্মতি উম্মতি, ঠিক আছে কেয়ামতে সুপারিশ হবে, কিন্তু তার শর্ত আছে. বিনা শর্তে সুপারিশ হবে না? বিনা শর্তে সুপারিশ না. প্রধান শর্ত হলো কি, যে ব্যক্তির জন্য সুপারিশ করা হবে তাকে তাওহীদবাদী হতে হবে, বিনা মুশরিকের জন্য কোনো সুপারিশ নাই. দুই নম্বর শর্ত কি, আল্লাহর অনুমতি হতে হবে, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ চলবে না. তিন নম্বর শর্ত কি, যে সুপারিশ করবে তার শক্তি থাকতে হবে, ঠিক আছে আল্লাহর নবীর শক্তি আছে সুপারিশ করবে, কিন্তু কার জন্য করবেন, আল্লাহর অনুমতি যার জন্য হবে, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে না, যে তৌহিদবাদী হবে. আমার বংশধর যে তৌহিদবাদী নও তার জন্য আমি কোনো উপকার করতে পারবো না. তৌহিদবাদী হওয়া সত্ত্বেও যদি তোমার কোনো পাপের কারণে জাহান্নামে যাও, আল্লাহর অনুমতি ছাড়া আমার কোন উপকার করার ক্ষমতা নেই. পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে, অথচ আমরা আল্লাহর নবী তো দূরের কথা, নবীর পরে বহু অলিয়া অলিয়ার লেজ ধরে লেজুর ধরে বসে আছি,